নমস্কার বন্ধুরা, বর্তমান যুগটি হচ্ছে গেমিং এর যুগ, কিন্তু 100টি গেম খেলার জন্য মোটেও 100টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই, শুধুমাত্র উইন্ডোজই যথেষ্ট। কারণ এখানে আছে নাইফ আপ, শিপ ব্যাটেল, ক্রিকেটের মতো 100-এরও বেশি গেম, যেরকম স্কিল সেই রকম গেম। উইন্ডোজে গেম খেলে আপনারা জিততে পারেন অনেক অনেক ক্যাশ প্রাইজ, যেটি আপনি আপনার পেটিএম এবং ইউপিআই ব্যাংকের মাধ্যমেও উইথড্র করতে পারবেন। উইন্ডোজ ওয়ার্ল্ড ওয়ারে আপনি আপনার টিমকে নিয়ে অন্যান্য টিমদের সাথে কম্পিট করতে পারেন এবং জিততে পারেন অনেক টাকা ক্যাশ প্রাইজ। আর এখানে হেরে গেলেও দুঃখ নেই, কারণ হারার পরেও আপনি জিততে পারেন ক্যাশ প্রাইজ। শুধুমাত্র গেমিং নয়, শপিংও করতে পারেন এখান থেকে। উইন্ডোজ স্টোর থেকে পাবেন অ্যাসফল্ট, মাইনক্রাফ্টের কারেন্সিগুলো সব থেকে সস্তাতে। আর বিগ বাজার, মিন্ত্রা, হটস্টারের মতো বড় বড় ব্র্যান্ডের ডিসকাউন্ট কুপনও পাবেন এখান থেকে। তাহলে দেরি নয়, ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে চটপট ডাউনলোড করে নিন উইন্ডোজ অ্যাপটি এবং প্রথম সাইন আপে পেয়ে যান 50% বোনাস ক্যাশ একদম বিনামূল্যে। সুস্থ এবং অসুস্থ মানুষের মধ্যে আসল পার্থক্য কোথায় আছে জানেন? মস্তিষ্কে। সুস্থ মস্তিষ্ক জন্ম দেয় শুভ চেতনার, আর কিছু শয়তান জন্ম নেয় অসুস্থ মস্তিষ্কের জরায়ু চিরে। সমাজের ভিতে ছড়িয়ে দেয় তাদের বিষ, শিকার তাদের প্রকৃত সুস্থ মানুষের অসহায়তা। নমস্কার বন্ধুরা, আমি প্রাহি, গল্পাসুর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রত্যেক সপ্তাহের ন্যায় আজকেও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি শিহরণ জাগিয়ে তোলা গল্প নিয়ে। আজকের গল্প পাঠে আছে রাকিব, অন্যান্য চরিত্রে মৌমিতা, প্রাহি, সায়ন্তন, পুবাই, রাজদীপ এবং বিপ্রদীপ। গল্পের পোস্টারটি ডিজাইন করেছে রনি, সমগ্র গল্প পরিচালনা এবং এডিটিংয়ে রাকিব। আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং গল্পাসুর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের আজকের নিবেদন লেখক তন্ময় নন্দীর কলমে শয়তান। ঝমঝম বৃষ্টি হচ্ছে অনবরত, মনে হচ্ছে কেউ যেন আকাশের সুবৃহৎ জলাশয়টা বড় কোনো বাঁশলাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ইয়া বড় ছিদ্র করে দিয়েছে। থামবার কোনো নামই নেই। সন্ধ্যে থেকে টিপ টিপ বর্ষণে ধরিত্রী সিক্ত হচ্ছিল বটে, অথচ এখন যেন বরুণ দেবতা ঝেঁপে পড়তে আসতে চাইছে পৃথিবীতে। বৃষ্টি হলে চারপাশটা কেমন হিংস্র পশুর মতো থম মেরে যায়। শীতল অবিরাম ধারায় ভিজে ঠান্ডাতে তা বোঝা যায় না, তবে মাঝে মাঝে প্রাণ কাঁপানো সঙ্গে সারা আকাশ জুড়ে গাছের শিকড়ের মতো তীব্র নীলচে করে দেয়। তীব্র বিদ্যুতের ক্ষণিকের আলোয় মুখটা একবার দৃশ্যমান হয়েই ডুবে যায় তরল অন্ধকারে। সন্ধ্যা থেকেই অন্ধকারে ডুবে রয়েছে তন্নির পাড়াটা। রাস্তার ত্রিফলা আলোগুলো জ্বলছিল কিছুক্ষণ আগে, কিন্তু কাছে পিঠেই আওয়াজ করে বাজ পড়াই সেগুলোরও প্রাণবায়ু বেরিয়ে গেছে। তন্নির অবশ্য এই ঝমঝমে বৃষ্টির রাত্রিটা ভালো লাগে। সকাল সকাল খাওয়া দাওয়া সেরে বিছানায় লেপের ভিতরে ঢুকতে পারলে শান্তি তানি গান হিসেবে কাজ করে। অন্যদিন বেশ কিছুক্ষণ বিছানায় শুয়ে শুয়ে বন্ধুদের সাথে, নিজের মনের মানুষের সাথে, আজ অবশ্য তন্নি বাড়িতে একা। বাবা মা আজ গেছে ছোট পিসিমার বাড়ি, ছোটতে খেতে বলেছিল, কিন্তু ছাতা মাথায় যেতে আর ইচ্ছা হয়নি। মধুকাকিমাকে ফোন করে জানিয়ে দিয়েছে সে কথা। কাকিমণি, এত বৃষ্টিতে আর বেরোবো না, তোমরা খেয়ে নিও কেমন, আমার জন্য অপেক্ষা করো না। না খেয়ে থাকবি নাকি? রান্না হলে আমি তোর কাকুকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। তোর মা বাবা একদিন নেই বলে কি আমরা তোর খেয়াল রাখতে পারবো না? আরে তা না কাকিমা, আমি গ্যাসে কুকারে চাল ডাল ফেলে দিয়েছি, কোনোদিন রান্না করিনি তাই তো এক্সাইটেড। এমন সুযোগ হাতছাড়া করলাম না, বৃষ্টি না হলে তোমাকে দিয়ে টেস্ট করাতাম, কিন্তু যা বৃষ্টি হচ্ছে সে উপায় নেই। যাকে, রাখলাম কাকিমা, গুড নাইট। মধু কাকিমা তন্নির উৎসাহ আন্দাজ করতে পারল, বলল, পরে কোনোদিন খাওয়াস কিন্তু, আর শোন রাতে সাবধানে থাকিস, কোনো দরকার পড়লে তোর কাকুর নাম্বারে ফোন করিস, আমার মোবাইলটা অফই হয়ে রয়েছে, চার্জ নেই মনে হয়, ঠিক আছে, সাবধানে থাকিস কিন্তু, আচ্ছা ছাড়লাম। খিচুড়ি খেতে খেতে তন্নি মাকে ফোন করে নিল। না, নিজের হাতের রান্না খুব একটা মন্দ হয়নি, ঝালটা একটু বেশি হয়ে গেছে আর কি, বাকি সব মোটামুটি ঠিকই আছে। নিজের ঠোঁটের কাছে একটা জয়সূচক হাসি খেলে গেল। খাওয়া দাওয়া শেষ হতেই হঠাৎ বাড়ির ভিতরের সব আলো নিভে গেল, পুরো বাড়িটা ডুবে গেল নিকষ অন্ধকারে। অন্ধকারের রং যে এত ভীষণ কালো এই প্রথম অনুভব করল তেলের ফ্লাশ আলো জেলে হাত ধুয়ে প্লাগটা বার দুয়েক চেপে যখন আলো জ্বলল না, তবে মনে মনে অন্য ধরনের মেজাজ অনুভব করল তন্নি। এমনিতেই সে সাহসী মেয়ে বলেই পরিচিত, তাই তো মা ওকে পয় পয় করে বলেছিল ওর পাড়ার কোনো বান্ধবীকে ডেকে নিতে, একা একা বাড়িতে থাকার তৃপ্তি। ব্যোমকেশ কিছুক্ষণ নিশ্চল অবস্থায় বসে রইল। পেঁয়াজ গন্ধি গঁদের শিশি কাত করে দেখল ভেতরে গাঢ় হাল। 10-12 দিন আগে, ওই চৈত্র মাসের শেষের দিকে। কমপ্লিট ঘুমিয়ে পড়লে নাকি? তন্নি টাইপ করলো, না না, এই তো বিছানায় এলাম, হোয়াটসঅ্যাপ অন করে তোমাকে মেসেজ করতে যাবো, তার আগেই দেখলাম তোমার মেসেজ, কেমন কোইনসিডেন্ট দেখেছো? 2 বছর সম্পর্কে জড়িয়ে থাকার ফলে তন্নি জানে অন্যজনকে একটু তোলায় দিলে প্রেম গভীর হয়। সঙ্গে সঙ্গে ওপার থেকে লেখা এলো, এরই তো নাম ভালোবাসা, ডার্লিং সামনে রোববার দেখা করছো তো তাহলে? চেষ্টা করব, এই শোনো ফোনে চার্জ একদমই নেই, বুঝলে, ইচ্ছে না থাকলেও রাখতে হবে। 2 কান্নার ইমোজি তন্নি পাঠিয়ে দিল। কিছুক্ষণ ওপার থেকে রিপ্লাই এলো না, তন্নি উলম্বভাবে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ একদলা জোলো হাওয়া ওর ঘাড়ের কাছটায় এসে ধাক্কা মারল, কেঁপে উঠল সে। ও মাই গড বলে বিরক্তি নিয়ে উঠে জানলা বন্ধ করে আবার শুয়ে পড়ল তন্নি। কি হলো, কিছু বলো। টাইপ করে সেন্ড করতে যাবে অমনি তার মনে হলো জানলাটা খুললো কিভাবে, অসুরের মতো বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু সঙ্গে দামাল হাওয়া তো নেই। ও তো সন্ধ্যা থেকেই সব জানলা বন্ধ করেছিল, তাহলে বিছানায় এপাশ দুবার ঘুরে নিজের অস্বস্তি বোঝালো তন্নি। ঠিক তখনই অনির্বাণের উত্তর এলো, বিলু কাকা মারা গেছে শুনলাম, নাকি খুন করে ফেলেছে কেউ, তুমি ঘুমো, আমি একবার দেখে আসি, গুড নাইট। আগের টাইপ করা মেসেজ ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে, আরে এত রাত্রে কোথায় যাবে, ঘুমাও, বলে পাঠিয়ে দিল তন্নি। সিন হলো না, অনির্বাণ অফলাইন হয়ে গেছে। মোবাইলটা মাথার ডান পাশে রেখে তন্নি চোখ বন্ধ করল, ভেসে উঠল বিলু কাকার মুখটা, ওই গরিব মানুষটাকে কে খুন করল আর কেনই বা করল। তন্নি ও অনির্বাণের প্রেম যখন সবে 1 মাস, ভদ্রপুরের পার্কে নিয়মিত খদ্দের দুজনে, তখন বাদাম বেচতে গিয়ে তাদের দেখে ফেলেছিল। তন্নিকে অবশ্য লোকটা চিনত না, কিন্তু সমস্যা অন্য জায়গায়। অনির্বাণ সাহসী হলেও ফ্যামিলির উপর খুব ভয়। ওদিকে বিলু কাকার বাড়ি তাদের পাড়াতেই। বিলু কাকা অবশ্য শুকিয়ে যাওয়া ভয়ার্ত মুখটা দেখে হেসে ফেলেছিল। ভাইপো চিন্তা করো না, আমি কাউকে বলবো না। আরে এই বয়সের ছেলেমেয়েরা একটু প্রেম করবে, এ তো স্বাভাবিক, বয়স্ক মানুষ। ছোট ছেলেমেয়েরা আজকাল বাদাম খাতি চায় না। তোমরা প্রেম করলে তবেই তো আমাদের মতো বাদাম কাকুদের একটু সংসার চলবে নাকি? আজ থেকে আমার দুজন খদ্দির বাড়লো। বলেই বিলু কাকা কাগজের দু প্যাকেট বাদাম এগিয়ে দিল। আজ পয়সা নেব না, কিন্তু অন্যদিন আমার কাছ থেকে বাদাম কিনতে হবে কিন্তু। এরপর বিলু কাকা প্রায়ই ওদের বাদাম খাওয়াত। খুব সরল মানুষ ছিল লোকটা, এমন মানুষ খুন হয়। সেদিনের ঘটনা স্মরণ করে তন্নির বুকটা মোচড় দিয়ে উঠল। খুব খারাপ লাগছে তার। বাইরে মুষলধারে বৃষ্টি ঝরে পড়ছে, স স শব্দে সাপের মতো ফুসছে যেন। কোথায় ভেবেছিল আজ রাতটা একাকিত্ব নিয়ে বৃষ্টি উপভোগ করবে, সেজন্য অনির্বাণকে মোবাইলে চার্জ না থাকার বাহানা দিল। কিন্তু এরকম একটা দুঃসংবাদে সব তাল কেটে গেল। মানুষের সাথে আত্মীয় সম্পর্কই শেষ কথা নয়। অনেক মানুষ থাকে যাদের দেখলেই মায়া জন্মে, ভালো লাগে তাদের ব্যবহারে। তন্নি মোবাইল তুলে নিয়ে কটা বাজছে দেখল, 10:46। ঘুম ধরছে না কিছুতেই। একটা চাপা অস্বস্তি যেন আস্তে আস্তে ঘিরে ধরছে তাকে। অস্বস্তি কাটাতে কানে ইয়ারফোন গুঁজে ইউটিউবে গল্পাসুর অন করল তন্নি। না, আজ কিছুতেই ওর শুনতে ভালো লাগছে না। যদিও তন্নি জানে এই দুর্যোগ রাত্রির মতো অডিও স্টোরি শোনার মজা অন্যদিন আসে না, তবুও যেন কিছুই ভালো লাগছে না ওর। কান থেকে ইয়ারফোন খুলে রাখল তন্নি। গোটা বেডরুম জুড়ে চাপ চাপ অন্ধকার যেন এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করেছে। তন্নির চোখ খোলা আছে, কিন্তু এই কালো আধারে চোখ বন্ধ আর খোলা একই ব্যাপার। চাপা অস্বস্তিটা যেন ক্রমশ বেড়েই চলেছে, আর তার সাথে রুম জুড়ে ছড়াতে শুরু করেছে গুমোট ভাব। তন্নি মোবাইলটা আবার তুলে নিল। ফেসবুকটা অন করা যাক। ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করতে গিয়ে একটা জায়গায় থমকে দাঁড়ালো। অনির্বাণের পোস্ট। কিন্তু এ কি পোস্ট করেছে অনির্বাণ? একজন মানুষ বৃষ্টি ভেজা উঠোনে পড়ে আছে, সারা গা বৃষ্টির জলের সাথে রক্ত লেগে আছে, উঠোনের কাদা জলে থইথই করছে তার দেহ। মানুষটা যে মৃত তাতে সন্দেহ নেই, তবে কি বিলু কাকার দেহ? উপুড় হয়ে পড়ে থাকার জন্য বোঝা যাচ্ছে না। ক্যাপশনটা ভালো করে পড়ল তন্নি। অনির্বাণ লিখেছে, বিলু কাকা আমাদের মধ্যে নেই, এক অচেনা প্রাণী খুবলে খেয়েছে বিলু কাকার গলাটা। তন্নির বুকটা নিমেষে ধক করে উঠল। একটা চাপা আতঙ্ক ওর গলায় চেপে ধরল। হাতটা থরথর করে কাঁপছে তার। কাঁপা কাঁপা হাতে মোবাইলটা আরও চোখের কাছে নিয়ে এসে ছবিটা জুম করে গলার কাছটা দেখার চেষ্টা করল তন্নি। হ্যাঁ, গলার কাছটার মাংসপিণ্ড বলতে কিচ্ছু নেই। ছবিটার দিকে তাকিয়ে গা গুলিয়ে গেল তন্নির। সেই সঙ্গে ওকে ধীরে ধীরে গ্রহণ করল আস্ত একটা ভয়। এই বিশাল বাড়িতে সে একা, সম্পূর্ণরূপে একা। দিনের আলোতে মানুষ যতই মুখে ফটর ফটর করুক না কেন, এমন একটা ঘটনা শুনলে বা দেখলে ভয় পেতে বাধ্য। তন্নির মনে হলো কেউ যেন তার মাথার পাশে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আতঙ্কে ওর শিরদাঁড়া বরাবর একটা ভয়ের স্রোত নেমে গেল। বুকের কাছটা কেউ যেন কিছু দিয়ে আটকে রেখেছে। তন্নি ভয় পাওয়ার মেয়ে নয়, কিন্তু এই রাত্রে কেউ তাকে আক্রমণ করলে কি করবে সে? ওর চিৎকার কাকপক্ষের কাছেও পৌঁছবে না। আত্মসমর্পণ ছাড়া দ্বিতীয় উপায় নেই, কিন্তু তন্নি এত সহজে হাল ছেড়ে দেবার পাত্রী নয়। কলেজে 3 বছর ধরে ক্যারাটে শিখছে, নিজেকে ডিফেন্ড করতে পারবে ও। ধীরে ধীরে মোবাইলটা নিয়ে বিছানা থেকে নামলো সে। এখনো মনে হচ্ছে কেউ যেন ওর পাশেই দাঁড়িয়ে আছে। মোবাইলের ফ্ল্যাশ অন করলো তন্নি। মোবাইলের উজ্জ্বল আলোতে ঘরটা ভরে যেতেই দেখল কোথাও কিচ্ছু নেই। সবটাই মনের ভুল কি? না না, তা কি করে হয়? কোনো কিছুর শব্দ সে পেয়েছে। জানলার কাছে এগিয়ে গেল সে। ওই তো জানলাটা খোলা রয়েছে, খুব বেশি খোলেনি, সামান্য একটু ফাঁক হয়ে আছে। তন্নি জানলাটা ভালোভাবে খুলল, আর সঙ্গে সঙ্গে একরাশ জলো হাওয়া ধেয়ে এলো সেদিকে। শীতল ঠান্ডা হাওয়ায় ঘরের ঘুমট ভাবটা খানিকটা কেটে গেল। তন্নিরও নিজের অস্বস্তিটা কিছুটা কমে গেল। বাইরের বৃষ্টিটা ধরে এসেছে। জানলা বন্ধ করে বিছানায় শুয়ে চাদরটা আবার বুক পর্যন্ত টেনে নিল তন্নি। এবার মস্ত একটা ঘুম দেওয়া যাবে, তবে তার আগে অনির্বাণকে একটা ফোন করতে হবে। ছেলেটা এখন কি করছে কে জানে, সব কিছুতেই দুঃসাহসিকতা। কল লিস্ট থেকে নম্বর বের করে অনির্বাণকে কল ধরালো তন্নি। রিং হয়ে কেটে গেল, অনির্বাণের রিসিভ করার নামই নেই। কি যে করে ছেলেটা, মাঝে মাঝে খুব বিরক্ত লাগে তন্নির। 3 বার টানা রিং হয়ে কেটে যাবার পর অনির্বাণ যখন একবারও রিসিভ করল না, মুখে বিরক্তিসূচক শব্দ করে বিছানার পাশে ফোন নামিয়ে রেখে ঘুমের দেশে বিচরণ করার চেষ্টা করল তন্নি। ঘুমটা বেশ ধরে এসেছিল তন্নির, মনে হয় হালকা ঘুমও হয়েছে, কিন্তু কিসের যেন শব্দ হচ্ছে বাইরে, একটানাভাবে শব্দ হচ্ছে। তন্নি ঘুম জড়ানো চোখে কান খাড়া করে শব্দটা বোঝার চেষ্টা করল। বাইরে সদর দরজাটা কেউ ধাক্কা দিচ্ছে না? হ্যাঁ, শব্দটা দরজা ধাক্কা দেবারই, এত রাত্রে কে আবার দরজা ধাক্কা দেবে? তন্নি মোবাইল তুলে দেখল, প্রায় রাত 12:30। অনির্বাণের 3 বার মিসড কল। যাই হোক, এত রাতে দরজা খোলা কি উচিত হবে? চোর টোর যদি হয়? দুমনা করে তন্নি বিছানা থেকে উঠে ফ্ল্যাশ জ্বালিয়ে মেন দরজার কাছে গেল। বাইরে থেকে তখনও একটানা দরজা ধাক্কানোর শব্দ। তন্নিদের বাড়িটা মেন রাস্তার উপরে, সামনে লনের মতো মেন দরজা, দুপাশে ছোট্ট বাগান। তন্নির বাবা সুধাময় গাছপ্রিয় লোক, উনিই বাগানখানা করেছেন। যাই হোক, দরজা ধাক্কা দেবার পাশাপাশি ভেসে আসছে গলার আওয়াজ। বাড়িতে কেউ আছেন? শুনতে পাচ্ছেন কেউ আছেন? আর দরজা খুলুন। তন্নি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবল, এত রাতে কে তাদের ডাকছে? চোর ডাকাত নয় তো? যদি হয় সেক্ষেত্রে কি দরজা খোলা ঠিক হবে? আবার না খুললে চোর ডাকাতরা ভাববে বাড়িতে কেউ নেই, দরজা ভেঙে চুরি করতে আসবে। তন্নির ভাবনার ছেদ পড়ল আবার দরজার ওপারের গলার আওয়াজে। আরে কি ঘুম ঘুমাচ্ছেন আপনারা, সে 8 ঘন্টা ধরে ডেকে চলেছি। আপনাদের বিপদ, দরজা খুলুন, পাঁচিল টপকে কেউ আপনাদের বাড়িতে ঢুকে পড়েছে। শেষ বাক্যটা কর্ণকুহরে প্রবেশ করতেই তন্নির পা দুটো কেঁপে উঠল। কম্পমান গলায় জিজ্ঞেস করল, কে আপনারা? কারা? আমরা পুলিশ, রাতে পাহারা দিই, দরজাটা খুলুন। তন্নির ভয় কিছুটা কমে গেল, পাড়ায় পাড়ায় নাইট ডিউটি করা পুলিশ পাহারা দেয়। তন্নি দরজা খুলে দিল, মোবাইলের ফ্ল্যাশ অন করাই আছে। ফ্ল্যাশের আলোয় দেখা গেল দুজন পুলিশ ছাতা মাথায় দাঁড়িয়ে। ম্যাডাম, একজন কিন্তু ঢুকেছে আপনার বাড়িতে। আমরা দূরে পাহারা দিচ্ছিলাম, ঠিক তখনই দেখলাম কালো কেউ একজন খুব দ্রুত এদিকটায় চলে এলো। আমরা তারপর তার পিছন ধাওয়া করি, কিন্তু ততক্ষণে সে এই পাঁচিল টপকে আপনার বাড়িতে ঢুকে পড়ে। আচ্ছা ম্যাডাম, আপনার মেন গেট বন্ধ ছিল তো? হ্যাঁ, ভিতরে ঢুকবার আর কোনো রাস্তা নেই। তাহলে বেটা এখানেই কোথাও ওত পেতে বসে আছে। চারপাশটা তো বাগান দেখছি। আচ্ছা তুমি ওদিকটাই খোঁজো তো, আর আমি এদিকটাই খুঁজছি। আমাদের ডিউটি চলাকালীন চুরি হয়ে গেলে মান সম্মান আর থাকবে না। কথাগুলো বলল অন্য পুলিশের উদ্দেশ্যে। দুজন দুদিকে চলে গিয়ে আগত চোরের খোঁজ করতে লাগলো তারা। কিন্তু তন্নি ভাবতে লাগলো প্রায় 10 ফুট উচ্চতার পাঁচিল টপকে চোর এখানে ঢুকলো কিভাবে। সারা বাগান তন্ন তন্ন করে খোঁজার পর পুলিশ দুজনে ফিরে এলো। না ম্যাডাম, পেলাম না, এটা পালিয়েছে বোধ হয়। দেখি অন্য কোথাও গিয়ে খুঁজে দেখি। ম্যাডাম আপনি কিন্তু সাবধানে থাকবেন, আর দরজা জানলা বন্ধ রাখবেন। চলি। পুলিশ দুজন চলে যেতে মেন দরজা লাগিয়ে তন্নি নিজের বেডরুমে ফিরে এলো। মাঝরাত্রিতে যত সব উটকো ঝামেলা, এত বিশাল পাঁচিল টপকে নাকি কাউকে ঢুকতে দেখেছে। তবে কি সে হাওয়ায় মিলিয়ে গেল নাকি? আজকালকার পুলিশরাও হয়েছে তেমন, বুদ্ধি বাড়ে না, বসে বসে ভুড়ি বাড়ে কেবল। বেডরুমের দরজার ছিটকিনি লাগিয়ে তন্নি আবার বিছানায় এলিয়ে পড়ল। এবার কিছুটা দুর্বল লাগছে তার, মনে হয় কাঁচা ঘুমটা ভেঙে যাওয়ায়। তন্নি চোখ বন্ধ করেছে এমন সময় একটা শব্দে আটকে উঠে বসল বিছানায়। দোতলায় ধপ ধপ শব্দ। না না, ভুল বলা হলো। তন্নি কান খাড়া করে শুনল, কেউ যেন ধাতব ভারী বস্তু দোতলার এদিক থেকে ওদিকে টানছে, যেন ঘষে ঘষে নিয়ে যাচ্ছে প্রবল আক্রোশে। শব্দটা এতটাই তীক্ষ্ণ, বুকের ভিতরটা জল হয়ে আসছে তন্নির। তন্নিদের দোতলা বাড়িটায় 3টে মানুষ, তাতে নিচের তলায় 4টি রুম। দোতলা যাওয়ার প্রয়োজন পড়ে না। তাহলে এত রাত্রে দোতলায় কে? উত্তর নিজের মনের মতো সাজিয়ে নিতেই সারা শরীর ঠান্ডা হয়ে এলো তন্নির। চোরটা ছাদ দিয়ে উঠে দোতলায় ঘাপটি মেরে বসেছিল না তো? ছাদের দরজা হয়তো চোরটা ভেঙে ফেলেছে। ঘড়ঘড় শব্দটা তখনও এক নাগাড়ে হয়ে চলেছে। সিন্ধুক জাতীয় কিছু ভাঙছে কি? তন্নি বিছানায় বসে বসে কাঁপতে লাগল। তবুও বুকে সাহস সঞ্চয় করে কাঁপা কাঁপা হাতে মোবাইলে মধু কাকিমার হাজবেন্ড মানে সুজয় কাকুকে নাম্বার ডায়াল করল। টানা রিং হয়ে কেটে গেল, বোধহয় ঘুমিয়ে পড়ছে। তন্নি ভাবল অনির্বাণকে ফোন করবে, কিন্তু কি একটা ভেবে রিং করল না। এত রাত্রে অনির্বাণকে আতঙ্কিত করে লাভ নেই, যা করার তাকেই করতে হবে। ঘড় ঘড় ধাতব শব্দটা এবার থেমে গেছে। বিড়াল কি? দোতলায় বিড়াল বা ইঁদুর জাতীয় রাত জাগা প্রাণী থাকা অসম্ভব নয়। দু একটা ইঁদুর এত বড় হয় মনে হয় যেন কোনো দৈত্যপুরে নৃত্য করছে। দোতলা থেকে আর শব্দ আসছে না। চুপচাপ, চুপচাপ মানে চুপচাপ, এক ফোঁটা শব্দ নেই। কালের গহ্বরে সব বোবা। তনি নিজের নিঃশ্বাসের শব্দও শুনতে পাচ্ছে। জোরে একটা নিঃশ্বাস বেরিয়ে এলো তন্নির নাসারন্ধ্র থেকে। নিজের মনে মৃদু হেসে উঠল তন্নি। শুধু শুধু ভয় পাচ্ছিল সে, বিড়াল বা ইঁদুরই হবে। এবার যদি মধু কাকিমা ফোন করে কি বলবে সে? ভাবতে ভাবতে বালি সোজা করে শুয়ে পড়ল তন্নি। আর ঠিক তখনই ঝনঝন শব্দে কেঁপে উঠল তন্নির সারা দেহ। কেউ যেন কানের কাছে প্রবল জোরে ঘণ্টা বাজালো, এতটাই তীব্র প্রাবল্য সেই শব্দের। ঠং ঠং আওয়াজ হতে হতে একটা ধাতব পিতলের ঘটি জাতীয় বস্তু দোতলার সিঁড়ি বেয়ে নেমে এলো ড্রয়িং রুমে। কেউ যেন প্রবল আক্রোশে পিতলের বস্তুটা একতলা থেকে ফুটবল খেলার মতো করে সজোরে লাথি মেরেছিল। ধাতব শব্দটা স্থির হতেই ধপ ধপ করে কেউ নেমে আসছে সিঁড়ি দিয়ে। তন্নি শুনতে পাচ্ছে সে পদধ্বনির আওয়াজ, বুকের ভিতরটা ঢিপ ঢিপ করছে, বুকের হৃদযন্ত্রটা এতটাই জোরে আন্দোলিত হচ্ছে যে কোনো সময় মুখ দিয়ে বেরিয়ে আসবে। কোনো বিড়াল বা ইঁদুর জাতীয় কিছু নয়, চোর বা ডাকাতের পায়ের শব্দ কি, নতুবা অন্য কিছুর। তন্নি বিছানায় বসে বসে কাঁপছে, বাড়ির মধ্যে সে সম্পূর্ণ একা। বিছানা থেকে উঠতে গিয়েও ষষ্ঠ ইন্দ্রিয় টেনে ধরল তাকে। দরজা খুলে বেডরুমের বাইরে যাওয়া মানে সাক্ষাৎ মৃত্যুর সম্মুখীন হওয়া। চোর বা ডাকাতটি তাকে খুন করে ঘরের দামি গয়না টাকা নিয়ে পালাবে, তার থেকে বরং টাকা গয়না নিয়ে পালাক, প্রাণটা অন্তত বাঁচবে। জীবনে অনেক কিছু করার আছে তার, ক্যারাটেতে সে পারদর্শী হলেও চোর ডাকাতদের হাতে নানাবিধ অস্ত্র থাকে, একটা কোপ মারলেই ধর থেকে মাথা আলাদা হতে সময় লাগবে না। তন্নি বিছানায় বসে বসে অপেক্ষা করতে লাগলো আরও কিছু ঘটার। বিপদ এলে আমাদের মস্তিষ্ক কাজ করে না, তেমনই তন্নিও ভুলে গেল অনির্বাণকে মধু কাকিমাকে ফোন করতে। জানলা খুলে হয়তো ডিউটিরত পুলিশদের হাঁক দিলে সাহায্য পাওয়া যাবে, কিন্তু তাও বেমালুম ভুলে গেল তন্নি। শুধু অপেক্ষা করতে লাগলো চুরি করে চোরটার বেরিয়ে যাওয়ার। ধাতব শব্দটা ক্রমশ জোরালো হচ্ছে, সারা ড্রয়িং রুমকে খেলার মাঠে পরিণত করেছে। ভারী পায়ের শব্দে ড্রয়িং রুমে ধাতব বস্তুটা নিয়ে ফুটবল খেলছে লোকটা। গভীর রাত্রিতে এমন জানতব বীভৎস শব্দে কেঁপে কেঁপে উঠছে তন্নি, কেঁপে উঠছে সারা বাড়িটা। ঝনঝন ধাতব বস্তুর শব্দ আর সঙ্গে ধপ ধপ পায়ের আওয়াজ, সব মিলিয়ে গভীর রাত্রিতে যেন নারকীয় পরিবেশ রচনা হয়েছে। কি চাই কি চোরটা, চুরি করতে এসেছে চুরি করে নিয়ে পালাক, তা না করে গৃহমালিককে ভয় দেখিয়ে ভীত করার চেষ্টা করছে। এত আতঙ্কের মাঝেও তন্নির গা রাগে রিন রিন করে উঠল, ইচ্ছা করছে ক্যারাটের দু প্যাচ লাগিয়ে মাঝরাতে ঘুম নষ্ট করা দেখিয়ে দিতে, অথচ সে উপায় নেই, বাড়িতে ও সম্পূর্ণ একা। ড্রয়িং রুমের আসবাবপত্র ভেঙে ফেলছে একটা একটা করে, চীনা মাটির পাত্র ভাঙার আওয়াজ হলো, ওর সাধের ফুলদানিটা ভেঙে ফেললো বোধ হয়। কিছুক্ষণ পায়ের খিদে মিটিয়ে চোরটা এবার শান্ত হলো, সব চুপচাপ, বাইরে থেকে আর আওয়াজ আসছে না। চোরটা এখন চুরি করছে বোধ হয়, তন্নি বিছানা থেকে নেমে দরজায় কান পেতে শোনার চেষ্টা করল, আর তখনই দরজায় ঠক ঠক শব্দ। চোরটা কি বুঝে গেছে এ রুমে কেউ আছে? দৌড়ে এসে বিছানায় বসে পড়ল তন্নি, আত্মরক্ষা করার কোনো হাতিয়ার নেই তার কাছে। অগত্যা মুঠি পাকিয়ে বিছানায় বসে রইল সে। এদিকে দরজায় ঠক ঠক আওয়াজ ক্রমশই বাড়ছে, ভেঙে ফেলবে যেন, এতটাই অমানসিকভাবে দরজায় আঘাত করছে সে। তন্নির শ্বাস প্রশ্বাস দ্রুত পড়ছে, যদি দরজা ভেঙে ফেলে চোরটা। অন্ধকারে মুঠি পাকিয়ে বসে আছে তন্নি, এতক্ষণ ধরে অন্ধকারে থাকার ফলে চোখ সয়ে গেছে তার। ধীরে ধীরে দরজার ঠক ঠক বন্ধ হয়ে গেল, তন্নি হাফ ছেড়ে বাঁচল। বিছানায় ওপাশে ঘুরতে যাবে এমন সময় খাটের নিচটা কেঁপে উঠল, প্রথমে সামান্য, তারপর পর পর দুবার প্রবলভাবে। তন্নির আপাত মস্তক কেঁপে উঠল আতঙ্কে, উত্তেজনায় তার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। খাটের নিচে কে রয়েছে? সব থেকে বড় ব্যাপার, সে এই রুমে ঢুকলো কিভাবে? কথাগুলো ভাবতেই আতঙ্কে ভয়ে পেটের নিচটা খালি হয়ে এলো। খাটটা নড়ছে এখনো, বেশ তীব্রতার সাথে নড়ছে, এই ঠান্ডার দিনেও ঘেমে নিয়ে একাকার তন্নি। শরীরের উপর পোশাকটা ঘামে চেপে বসেছে, ওর মস্তিষ্ক এখন আর কাজ করছে না। সে কি করবে এখন? এদিকে বৃষ্টিটাও আবার চাগার দিয়ে উঠেছে, যেন শহ বাতাস উঠছে, জানলার পাল্লাগুলো দানবীয় বাতাসে কেঁপে কেঁপে উঠছে, বাইরের ঝমঝম আওয়াজ আর খাটের নিচের কিসের যেন কম্পমানতা, সব মিলিয়ে অলৌকিক এক পরিবেশ সৃষ্টি হয়েছে তন্নির বেডরুমে। খাটে তন্নি চুপ করে বসে আছে, একটুও নড়াচড়া করছে না। প্রবল শব্দে বাইরে বাজ পড়ল, বাড়িটাও যেন সাথে সাথে কেঁপে উঠল। আর তখনই খাটের নিচ থেকে ভেসে এলো ফিস ফিস একটা সুরেলা ছড়া। একটি মেয়েলি কণ্ঠস্বর, শব্দটি করুণ কিন্তু তার কম্পাঙ্ক এতটাই তীক্ষ্ণ যে তন্নির আগা গোড়া শরীর পুরো জমে গেল। এই ঠান্ডা আবহাওয়ায় ঘাড়ের কাছ থেকে নেমে এলো নোনতা জলের স্রোত। ছড়াটি আবার সাপের মতো হিস হিস শব্দে উচ্চারিত হল। কি ভয়ানক ছড়ার লয়! তন্নি সহ্য করতে না পেরে দু হাত দিয়ে চেপে ধরল নিজের কান, তবুও ছড়া কাটা থামছে না। এক টানা এক লয়ে প্রতিটি শব্দ ছুঁচের মতো বিঁধছে তন্নির শরীরে, আঘাতে আঘাতে জর্জরিত হয়ে পড়ছে সে। না, এটা কোনো শারীরিক আঘাত নয়, কিন্তু মাঝরাত্রির বৃষ্টি ভেজা প্রহরে এমন হাড় হিম করা কণ্ঠস্বর যে কোনো সাহসী মানুষের শির দ্বারাই কাফন ধরিয়ে দেবে। ছড়ার সুর থামল, না ভুল বলা হল, এক মুহূর্তের জন্য বিশ্রাম নিল বোধ হয়। তন্নি কান থেকে হাত নামিয়ে ঘাড় নিচু করে দেখতে যাবে, অমনি লিকলিকে হাত খাটের তলা থেকে বেরিয়ে চেপে ধরল তন্নির চুলের গোছা। আতঙ্কে তন্নির গলা দিয়ে মরণ চিৎকার বেরিয়ে এলো। লিকলিকে হাতের থেকে নিচের চুলকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ওই লিকলিকে সরীসৃপের মতো আষ্টে হাতের অত শক্তি থাকতে পারে তন্নি সেটা কল্পনা করতে পারেনি, পারার কথাও নয়। কে বলবে ওই লিকলিকে হাতে এত জগতের শক্তি থাকতে পারে? দেহের সমস্ত শক্তি একত্রিত করে তন্নি দু হাত দিয়ে লিকলিকে হাতটা ছাড়িয়ে বিছানায় উঠে দাঁড়ালো। কিন্তু তারপর যা ঘটল তাই বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘটতে পারে না, ঘটা সম্ভব নয় চিন্তাশীল এই পৃথিবীতে। বিছানায় দাঁড়িয়ে তন্নি থরথর করে কাঁপছে, সুরেলা ছড়াটা আবার বলতে শুরু করলো হিস হিসে শব্দে, আর তার সঙ্গ দিয়ে পুরো ঘর জুড়ে হাজার হাজার দৃশ্যহীন জন্তু জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। সমগ্র ঘরটা ভরে গেল কাল নাগিনীর নিঃশ্বাসের শব্দে। তন্নির মনে হলো ওর বেডরুম যেন ভয় পেয়েছে এমন নারকীয় পরিবেশে। ভয়ে আতঙ্কে তন্নির নাসারন্ধ্র দিয়ে জোরে জোরে নিঃশ্বাস বেরোতে লাগলো। এভাবে চলতে থাকলে স্নায়ু জবাব দেবে, হৃৎপিণ্ড বিকল হয়ে পড়বে যে কোনো সময়। কিন্তু তখনও অবাক হওয়ার অনেক বাকি। বাঁচার তীব্র আকাঙ্ক্ষায় মানুষ পাগল হয়ে ওঠে। রুমের বাইরে মেঘ ডেকে চলেছে নিজস্ব উদ্ধত্ত ভঙ্গিমায়। তন্নি বিছানা থেকে নেমেই বেডরুমের দরজা খুলে ড্রয়িং রুমে চলে এলো এক ছোটে। তছনছ লণ্ডভণ্ড হয়ে আছে সমগ্র ড্রয়িং রুম। চেয়ার ভেঙে কুচি কুচি করা হয়েছে, জানলার কাঁচ ভেঙে চুরমার। হু হু করে শীতল হাওয়া ঢুকে ড্রয়িং রুম বরফের মতো জমিয়ে রেখেছে। মাঝে মাঝে বিদ্যুতের রেখা সাপের মতো আঁকাবাঁকা পথে ড্রয়িং রুমে ঢুকে মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে অদ্ভুতভাবে। তন্নি মনে মনে ঠিক করে নিল, সিঁড়ি দিয়ে প্রথমে দোতলা, তারপর দোতলা থেকে সোজা ছাদে। ও ক্যারাটে জানে, চেষ্টা করলে ছাদ থেকে জলের পাইপ বেয়ে নিচে নেমে পড়বে। ভাবনাটা মুহূর্তের মধ্যে সাজিয়ে নিয়ে তন্নি সিঁড়ির দিকে হন হন করে পা বাড়ালো। দু পা বাড়িয়েছে এমন সময় কে যেন টেনে ধরল তার পা। গায়ের সমস্ত শক্তি পায়ে কেন্দ্রীভূত করে মারলো এক লাথি। পা ধরে থাকা হাতটা ছেড়ে গেল। পড়িমড়ি করে তন্নি আবারও ছুটে চলল দোতলার দিকে। তন্নি লাফিয়ে লাফিয়ে চলছে সিঁড়ি ভেঙে, কিন্তু আরও একটা শব্দ তার সমান্তরালে আসছে, সেটা খেয়াল করেনি তন্নি। দোতলায় কোনো রকমে উঠে ছাদে যাওয়ার সিঁড়িতে এক পা উঠেছে, অমনি আবারও চেপে ধরল তন্নির পা। এবার শত চেষ্টা করেও তন্নি ছাড়াতে পারল না। মাছ জালে আটকে গেলে যেমন বেরোনোর জন্য হাঁসফাঁস করে, তেমনই তন্নি আজ মাছের মতো জালে আটকে পড়েছে। যে জাল ছিন্ন করার শক্তি নেই মেয়েটির। সহস্র চেষ্টা করেও যখন তন্নি পা মুক্ত করতে পারল না, ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করল আষ্টে হাতটাকে, আর যা দেখল তাতে দেহের সমস্ত স্নায়ু এক লহমায় তুষার হয়ে এলো। লিকলিকে হাতটার মালিক এক কেশিন মহিলা। আলো আধারিতে ঠিকমতো বোঝা না গেলেও যতটুকু বোঝা যায় তাতে দেখা যাচ্ছে মহিলাটির মুখের চামড়া জড়সড়। এক টুকরো অ্যালুমিনিয়াম ফয়েলকে হাতের চেটোয় চাপ দিলে যেমন আকার ধারণ করে, কেশিন মহিলাটির মুখের চামড়া ঠিক তেমন। বিভৎস মুখের ওপর জলজলে চোখ আর শুকনো কালো এক জোড়া ঠোঁট। এ ভূত না মানুষ না কোনো নরকের জীব। তন্নি দেখল এই নারকীয় জীবটার জিহ্বা মানুষের তুলনায় অস্বাভাবিক লম্বা। টপ টপ করে ঝরে পড়ছে লালা রস। লম্বা সাপের মতো জিহ্বা দিয়ে চেটে নিল নিজের শুকনো ঠোঁট। এমন দৃশ্য তন্নির শির দাঁড়ায় কাঁপন ধরিয়ে দিল। না, আর এক মুহূর্ত নয়, এই নরকের জীবের হাতে প্রাণ দেওয়া যাবে না। তন্নি পা টেনে সিঁড়ি দিয়ে এক ধাপে উঠল, আর প্রাণীটা উঠে এলো তন্নির টানে। ব্যাস ওই এক ধাপই, আর এগোতে পারল না সে। হাত ছুঁড়ে সরীসৃপের উপর থেকে ওঠার চেষ্টা করল তন্নি, কিন্তু সমস্ত চেষ্টাই বৃথা। কেশিন মহিলাটি সজোরে কামড় বসিয়ে দিল তন্নির গোড়ালিতে। এক কামড়ে তুলে আনল এক তলা মাংস। তন্নি যন্ত্রণায় ছটফট করতে লাগলো, জ্বলে যাচ্ছে তার সারা শরীর। এদিকে রক্তের স্বাদ পেয়ে নরকের প্রাণীটা খুশিতে টগমগ হয়ে পড়ল। মাঝে মাঝে জিভ দিয়ে চিটে নিচ্ছে ঠোঁট। কি সাংঘাতিক, কি বীভৎস সে দৃশ্য! রক্ত মাংসের স্বাদ পেয়ে প্রাণীটা গোঙাতে লাগলো প্রচণ্ডভাবে, আর কাটতে লাগলো সেই হাড় হিম করা সুরেলা ছড়া। তোমায় এবার তোমাকে কে বাঁচায়, তুলে দিয়েছ বা, যা জমির কাছে যা। এদিকে তন্নে যন্ত্রণায় ছটফট করছে, তবু এক ফোঁটা নড়তে পারছে না সে। অন্ধকার প্রাণীটি তন্নের পা ছেড়ে সরীসৃপের মতো ওর উপর দিয়ে চেপে ঘাড়ের কাছে সড়াত করে উঠে এলো। দু হাত দিয়ে ছিঁড়ে ফেললো তন্নির ঘাড়ের কাছের জামাটা, তারপর ধীরে ধীরে নামিয়ে আনলো মুখ, বিভৎস একটা মুখ। তন্নির মনে পড়ল, বিলু কাকাকে ঘাড়ের মাংস তুলে হত্যা করা হয়েছে, আর যে করেছে এখন সে একইভাবে তার সাথে করবে। তন্নির নিঃশ্বাস ক্ষীণ হয়ে এলো, হিম হয়ে এলো শরীর। এর থেকে মরণ অনেক ভালো। নিজের উপর বিরক্ত হলো তন্নি। কি কুক্ষণে তার বান্ধবীকে রাত্রে শুতে নিষেধ করেছিল, কিন্তু সে কি একবারের জন্য বুঝতে পেরেছিল দুঃসাহসিকতার মূল্য তাকে এভাবে চোকাতে হবে? তন্নির ঘাড়ে তখন প্রাণীটা লক লোকে জিভ বের করে লেহন করে চলেছে, আঠার মতো চিটচিটে তার লালা রস। এত যন্ত্রণার মাঝে গা গুলিয়ে এলো তন্নির, এক্ষুনি বমি হয়ে যাবে। প্রাণীটার আষ্টে গন্ধ সজোরে ধাক্কা লাগছে তন্নির নাকে। প্রাণীটা শব্দ করে তন্নির নরম ঘাড়টাকে লেহন করে চলেছে, মাঝে মাঝে দু একবার জিভ বুলিয়ে দিচ্ছে তন্নির গালে। দু ফোঁটা অশ্রু গড়িয়ে এলো তন্নির চোখ হতে। আর কিছুক্ষণ, ব্যাস, তারপর সব শেষ। সকালের সূর্যোদয়ের সাথে সব কিছু আগের মতো ফুটে উঠবে, নিভে যাবে কেবল একটা জীবন। মা বাবাকে আর কোনোদিন দেখতে পাবে না, না বলা কথাগুলো আর অনির্বাণকে বলা হয়ে উঠবে না। ওর কাঁদতে গিয়েও গলা দিয়ে শব্দ বেরোল না তন্নির। মৃত্যু তার জন্য সামনে দাঁড়িয়ে আছে যমদূতের মতো। বেশ কিছুক্ষণ ধরে লেহন করে প্রাণীটা যেই না বৃহৎ হুঙ্কার দিয়ে তন্নির ঘাড়ে কামড় দিয়ে মাংস তুলতে যাবে, অমনি কতগুলো সংগঠিত চিৎকারে প্রাণীটি তন্নির ঘাড় ছেড়ে লিকলিকে দু হাতে ভর দিয়ে সিঁড়ি দিয়ে উঠে ছাদে চলে গেল। তন্নি দেখল প্রাণীটির দুটি পা নেই, তার জায়গায় ঝুলছে থকথকে কাঁচা মাংসপিণ্ড। এদিকে ঘাড়ের কামড়ের যন্ত্রণা এতটাই বিষাক্ত যে তন্নি অজ্ঞান হয়ে পড়ল। তবু জ্ঞানশূন্য হওয়ার মুহূর্তের ঈষৎ পূর্বে তন্নি অতি কষ্টে নিচে ঘাড় নামিয়ে দেখল কতগুলো টর্চের এলোমেলো আলো সিঁড়ি দিয়ে দ্রুত উঠে আসছে তার দিকে। How do you feel now, Miss Tanvi? তন্নি ধীরে ধীরে চোখ খুলে দেখল একজন সাদা অ্যাপ্রন পরা লোক ঘাড় নেড়ে নেড়ে কিছু বলছে। লোকটা আবার জিজ্ঞেস করল, এখন আর ব্যথা করছে না তো? তন্নি ঘাড় নেড়ে না বলতে গিয়ে যন্ত্রণায় কুকড়ে গেল। আরে আস্তে আস্তে, ঘাড় নাড়াবে না একদম, ঠিক হতে কিছুদিন সময় লাগবে। নড়াচড়া করলে ইনফেকশনটা বাড়ার সম্ভাবনা রয়েছে। ওকে, সো টেক রেস্ট, আর তোমার বাড়ির লোক বাইরে অপেক্ষা করছেন, আমি পাঠিয়ে দিচ্ছি ওনাদেরকে, ঠিক আছে? লোকটা চলে যেতে চারিদিকে চোখ বুলিয়ে তন্নি বুঝল ও এখন যেখানে শুয়ে আছে সেটি হাসপাতাল অথবা নার্সিং রুম, আর ওর সামনে যে ছিল সে একজন ডাক্তার। কিছুক্ষণের মধ্যে তন্নির মা বাবা, মধু কাকিমা আর অনির্বাণ ওর কাছে এলো। তন্নির মায়ের চোখ ছলছল করছে, তন্নির পাশে বসে ভিজে গলায় বলল, কেমন আছিস মা? কেন শুধু শুধু ছেলে মানুষই করতে গেলি বলতো? তোকে না বারবার বলেছিলাম নিজের কাছে কোনো বান্ধবী নিয়ে শুতে? আমার কথা শুনলে এমন অবস্থা আর দেখতে হতো না, সবেতেই বেপরোয়া। আহ, তুমি এখন থামো তো, মেয়ে সুস্থ হলে বাড়িতে তখন যত খুশি বকা দিও। তন্নির বাবা সজল শিকদার চুপ করিয়ে দিল মাকে। সজল শিকদার অনির্বাণের ঘাড়ে হাত দিয়ে বলল, এ হচ্ছে সাক্ষাৎ দেবদূত, এই ছেলেটার কাছে আমরা আজীবন কৃতজ্ঞ থাকব। অনির্বাণের দিকে তাকিয়ে মৃদু হাসি দিল তন্নি। গত রাত্রে বারবার ফোন করেও যখন অনির্বাণ তন্নিকে পাচ্ছিল না, তখন কেন জানে না বিলু কাকার অবস্থা দেখে অনির্বাণ এক মুহূর্ত অপেক্ষা না করেই বাইক নিয়ে ভিজে ভিজে চলে আসে ওদের বাড়ি। তন্নির বাড়ি এবং অনির্বাণের বাড়ি দুটি আলাদা মফস্বলে হলেও দূরত্ব 4 কিলোমিটারেরও কম। মাঝরাত্রিতে এতটা পথ ভেঙে তন্নির বাড়ি পৌঁছে শুনতে পায় তন্নির চিৎকার। তন্নি যে বিপদে পড়েছে বুঝে নিতে বিলম্ব হয় না অনির্বাণের। পাশে নাইট ডিউটিরত পুলিশদের ডেকে দরজা ভেঙে তন্নির কাছে পৌঁছায় এবং উদ্ধার করে তাকে। অনির্বাণকে উদ্দেশ্য করে তন্নি কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই বাইরে থেকে ভেসে এলো চাপা উত্তেজনা। সেদিকে তাকাতে অনির্বাণ বলল, বিলু কাকা ছাড়াও এই অঞ্চলে গত রাত্রে আরো 2 জন মারা গেছে একইভাবে, অর্থাৎ ঘাড়ের মাংস তুলে নিয়ে। তুমি একমাত্র যে বিপদ থেকে উদ্ধার হয়েছ। সাংবাদিকরা এই খবর পেয়ে তোমার কাছে এই ব্যাপারে খবর নিতে চাইছে, কিন্তু তুমি টেনশন করো না তন্নি, এই অবস্থায় তোমার কাছে আমি কাউকে আসতে দেবো না। ডাক্তারও ওদের তোমার কাছে খবর নেওয়ার পারমিশন দেয়নি। এখন তুমি রেস্ট করো। গতকালের কথা স্মরণ করে তন্নির ভিতরটা গুলিয়ে উঠল। কি বিভৎস একটা রাত এসেছিল তার জীবনে, আর কি সাংঘাতিক দেখতে ওই মহিলা প্রাণীটি। লকলকে জিভ, সলতের মতো সরু সরু আঙুল, পা নেই, তার বদলে থকথকে কাঁচা মাংস ঝুলছে। তন্নি যে বেঁচে আছে সেটাই ওর নিজের কাছে অবাক লাগছে। সারা দিন শুয়ে শুয়ে কাটল তন্নির। ডাক্তার 2 বার ইঞ্জেকশন দেওয়ায় ঘাড়ের ব্যথা কমেছে। মা, মধু কাকিমা, অনির্বাণ বাড়ি চলে গেছে। নার্সিংহোমে একজনের বেশি থাকার নিয়ম নেই। বাবা ওর কাছে সময় সময় থেকেছে, ওষুধ খাইয়েছে। রাত্রি যে এখন কটা ঠিক জানা নেই। সমগ্র নার্সিংহোম চুপচাপ। সারাদিনের পেশেন্ট এবং পেশেন্টদের বাড়ির লোকের চিৎকার চেঁচামেচি আর কানে আসছে না। দোতলার সিঁড়ি দিয়ে উঠে লনের মাথায় শেষ রুমটা ওর জন্য বরাদ্দ। সিঁড়ির মাথাতেই নার্সদের কেবিন, তারপর বেশ কয়েকটা রুম পেরিয়ে ওর রুমটা। মাঝে মধ্যে একজন করে নার্স সারাদিনের পেশেন্টের অবস্থা দেখে নিয়ে কী সব নোট করে নিয়েছে। মিটমিট করে অল্প পাওয়ারের আলো জ্বলছে তন্নির বেডের সামনে। কিন্তু এ কি স্বপ্ন দেখল ও? সারা শরীর ভিজে চপচপ করছে। ঘাড়ের পাশ দিয়েও নেমেছে নোনতা জলের ধারা। সামান্য নোনতা জল ঘাড়ের ক্ষতস্থানে যাওয়ায় জ্বালা করছে তার। রোদে খা খা করছে চতুর্দিক। আকাশের গায়ে ঝুলে থাকা পিণ্ডটা আজ অনেকটা বেরিয়ে এসে পৃথিবীর সমস্ত রূপ রস শুষে নিতে চাইছে। ফ্যামিলি পার্কের কর্তৃপক্ষ 1 সপ্তাহ মতো বন্ধ রেখেছে পার্ক। পার্ক আগাছায় ভরে গেছে। কর্তৃপক্ষ শ্রমিক লাগিয়ে পরিষ্কার করছে আগাছা জঞ্জাল। পরিষ্কার পরিচ্ছন্ন হলে আবার আগের মতো জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। ছায়ার দৈর্ঘ্য ছোট হয়ে এসেছে, মানে সূর্য এখন মাথার ঠিক উপরে। পার্কে যেসব শ্রমিক কাজ করছিল সকলেই স্থানীয়। খটখটে দুপুরবেলায় এবেলার অর্ধেক কাজ করে শ্রমিকরা যে যার বাড়ি খেতে গেছে, আবার 3টের পরে কাজে যোগ দেবে। শুধু থেকে গেছে কেবল লুলো মন্তা। আসল নাম তার মমতা হলেও শারীরিক অক্ষমতার জন্য তার পায়ের ন্যায় নামটাও কুচকে ছোট হয়ে গেছে। মন্তার 2 পা নেই, জন্ম থেকেই 2 হাতে ভর দিয়ে চলে বেড়ায়। তবুও ভিক্ষাবৃত্তি পেট চালানোর জন্য বেছে নেয়নি, রীতিমতো কাজ করে শারীরিক শ্রম করে নিজের পেট চালায়। এমন মানুষ 2 হাতে ভর দিয়ে বাড়ি যাবে, আবার কাজে যোগ দেবে, তার চেয়ে গাছের ছায়ায় টিফিন কৌটোই আনা সকালের রাধা ভাত খেয়ে বিশ্রাম নেয় সে। বড় গাছের নিচে কাস্তে নামিয়ে রেখে টিফিন কৌটোই আনা খাবার খেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে হাতে ভর দিয়ে বাথরুমে গেল মন্তা। পাঁচিল লাগোয়া পার্কের শেষ প্রান্তে এ বাথরুমটা পরিত্যক্ত। পার্কে আসা অতিথিরা একদমই ব্যবহার করে না। পুরনো টিনের গেট আছে, তবে তেমন মজবুত নয়। ভেতরটা বেশ নোংরা, ভাঙা ইট এবং মাকড়সার জালে ভর্তি। মন্তার পিছন পিছন একটা লোক চুপিসারে ঢুকলো বাথরুমে। মন্তা সেটা খেয়াল করেনি। লোকটা পিছন থেকে জড়িয়ে ধরল লুলো মন্তাকে। তারপর মন্তার কিছু বুঝে ওঠার আগেই নোংরা মেঝেতে ফেলে ধর্ষণ করল তাকে। কিছুক্ষণ পাশবিকভাবে নিজের দেহের জ্বালা মিটিয়ে লোকটা বলল, কাউকে বলবি না, কিন্তু বললে কিন্তু এর ফল ভালো হবে না। বিকলাঙ্গ মন্তা তখন যন্ত্রণায় কুকড়ে গেছে, মেঝে থেকে উঠতে পারছে না। তবুও কোনো রকমে দেওয়ালে ঠেস দিয়ে ভাঙা ভাঙা গলায় বলল, সবাইকে বলে দেব তুমি আমার সাথে আচ্ছা করলে কর্তৃপক্ষের কাছে যাব, নালিশ দেব, দরকার পড়লে থানায় যাব। আমার মতো একটা নুলো মেয়ের এই সর্বনাশ করলে বসুদাদা এই পার্কের একজন ঝাড়ুদার, আগে দু একবার জেল খেটেছে। বসুর মুখটা অসুর চেহারা ধারণ করল নিমেষে। মন্তার চুলের মুঠি ধরে মুখ বিকৃতি করে বলল, এমনিতে দুপা নুলো বেশি বাড়াবাড়ি করলে কিন্তু পুঁতে দেবো এখানে, এই ভর দুপুরে কাকপক্ষেও টের পাবে না। বেশ করবো, বলবো, কি ভাবো তোমরা, আমরা কি মানুষ নই? কানা খোড়া, তোরা নাকি আবার মানুষ? আথু, তোরা হচ্ছিস সমাজের কীট, বুঝলি? কোনোদিন তো মরদ মানুষের ছোঁয়া পাস না, আজ তো পেলি, তাও আবার রব দেখাচ্ছিস? মন্তা বসুর চোখ রাঙানিতে হার মানল না, চিৎকার করে বলল, এখনই যাবো থানায়, তোমার হাজত বাস না করা অব্দি ছাড়বো না। মন্তা দুহাতে ভর দিয়ে কষ্টের সাথে যেতে উদ্যত হয়। বসু ভয় পেয়ে যায়, এমনিতেই সে দুবার জেল খেটে এসেছে। এই কেসে জেলে ঢুকলে সারা জীবন অন্ধকারেই কাটাতে হবে, আর নয়তো ফাঁসি। বসু ঘাড় ঘুরিয়ে দেখল মন্তা বাথরুম থেকে বেরিয়ে দু হাতে ভর দিয়ে যাচ্ছে। একবার চারপাশটা দেখে নিল বসু, কোথাও কেউ নেই মনে হচ্ছে। মন্তার কাছে গিয়ে চুলের মুঠি ধরে ঘষ্টাতে ঘষ্টাতে নিয়ে এলো বাথরুমে। মন্তা চিৎকার করছে জোরে জোরে, আর অপেক্ষা করল না বসু, মন্তারি কাপড়ের আঁচল দিয়ে পেঁচিয়ে ধরল মন্তারি গলা। ছটফট করছে মন্তা, লুলো হয়েও বাঁচার চেষ্টা করছে অনবরত। শূন্যে হাত ছুড়ছে, লুলো পা ছুড়ছে। এদিকে বসু মন্তার গলায় কাপড় পেঁচিয়ে বলছে, আস্তে আস্তে হাত পা ছোড়া বন্ধ হয়ে এলো মন্তার। বসু বুঝল কাজ হয়েছে, ধীরে ধীরে আলগা করল কাপড়ের প্যাচ। মুখ থেকে জীব অনেকটা বেরিয়ে এসেছে মন্তার, প্রাণহীন ছোট্ট দেহটাকে কাগজের দলার মতো দুমড়ে মুচড়ে বাথরুমের এক কোণে ফেলে তাড়াতাড়ি বাইরে জড়ো করা ইট মাটি ঘাস চাপা দিয়ে বেরিয়ে এল। তারপর আশেপাশে আর একবার চোখ ঘুরিয়ে দেখে নিল পাষণ্ডটা। না, কোথাও কেউ নেই। প্রাচীর টপকে বেরিয়ে গেল পার্ক থেকে নিমেষে। এই পর্যন্তই দেখেছিল তন্নি। তারপর ঘুম ভেঙে যায়। তন্নির কেবিনে এখন অল্প পাওয়ারের আলো জ্বলছে। মিটমিট করে জ্বলতে থাকা আলো মেঝেতে কেমন ভুতুড়ে পরিবেশ সৃষ্টি করেছে। দ্রুত শ্বাস প্রশ্বাস পড়ছে তন্নির। কি সাংঘাতিক ছিল স্বপ্নটা! তবে সত্যিই কি সেটা স্বপ্ন ছিল নাকি সবটা জীবন্ত? পাশ ফিরে শুতে গেল তন্নি, কিন্তু যন্ত্রণায় আর পারল না। তবে একটা জিনিস বুঝতে পারল সে, সবটা জলের মতো পরিষ্কার। গতকাল দুপুরে পার্কে গিয়েছিল তন্নী ও অনির্বাণ, এবং তন্নী ওই পার্কের বাথরুমে ঢুকেছিল, তবে ঢুকেই বেরিয়ে এসেছিল। দুর্গন্ধ আর অস্বস্তিকর পরিবেশের জন্য দ্রুত বেরিয়ে এসেছিল, কিন্তু তার জন্য ওই প্রাণীটা মানে লুলো মন্তা এভাবে মারবে তাদের? তবে কি বাদামওয়ালা বিলু কাকাও? কেবিনের আলোটা ডিপ ডিপ করতে করতে নিভে গেল, সমগ্র ঘরটা ভরে গেল তরল অন্ধকারে। গতকালের ঘটনা স্মরণ করে তন্নির বুক কেঁপে উঠল, কিন্তু একটা কথা মনে করতেই স্বস্তি পেল সে। গতকাল এক নাগাড়ে বৃষ্টি পড়ছিল আর সে ছিল বাড়িতে একা, কিন্তু আজ সে আছে নার্সিং হোমে। তন্নি আলোর জন্য সাহায্য প্রার্থনা করে চিৎকার করল, নার্স, নার্স, বাবা, বাবা, আলো আনো, আলো আনো, আমার ভয় করছে, প্লিজ আলো দাও। কোনো উত্তর এলো না। তন্নি আবার জোরে চিৎকার করল, না, এবারেও উত্তর এলো না। হঠাৎ তন্নির খেয়াল হলো ও চিৎকার করে গলা ফাটালেও এক ফোঁটা আওয়াজ গলা থেকে বেরোচ্ছে না, না মানে একদমই না, ওর নিজেরই কানে কোনো আওয়াজ পৌঁছাচ্ছে না। আরও দুবার গলায় হাত দিয়ে চিৎকার করার চেষ্টা করল তন্নি, কিন্তু প্রত্যেকবারেই বিফল, গলা শুকিয়ে এলো তার। গতকালের স্মৃতি ফিরে এলো, ঠান্ডা স্রোত ধীরে ধীরে নেমে যাচ্ছে মেরুদণ্ড বরাবর। তবে কি মন্তা ওর কাছে পিঠেই রয়েছে? ভয়ে আতঙ্কে পা থরথর করে কাঁপতে লাগল। সমগ্র ঘরটা থম মেরে আছে, ঝড়ের আগে যেমন সব থম মেরে বিপদের পূর্বাভাস দেয়, তেমনই ভয়ঙ্কর বিপদের হাতছানি দিতে আসছে কেউ। হঠাৎ একটা সুরেলা ছড়া মিহি স্বরে ভেসে এলো তন্নির কেবিনে, তোমার মৃত্যুর দিন, হিলি বিলি শিলি চারিদিকে ঘিরি, বন্ধু আমি বাঁধব তোমায়, এবার তোমাকে কে বাঁচায়, ভুলে দিয়েছ বা, যা জমির কাছে যা। তন্নি কান খাড়া করে শুনল, হ্যাঁ, গতকালের আওড়ানো ছড়াটা, তবে এবার আর মিহিভাবে আসছে না, তীব্রভাবে কানে আঘাত করছে। সব থেকে বড় কথা, ছড়াটা আসছে তন্নির বেডের নিচের থেকে। আতঙ্কে তন্নির সারা শরীর জমে গেল। তন্নি পেশেন্ট বেড থেকে বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু এ কি, ও যে বিছানার সাথে জমে গেছে, শত চেষ্টা করেও তন্নি এক ফোঁটা নড়াচড়া করতে পারছে না। তন্নি নড়াচড়া করতে না পারলেও বেডটা এবার কিন্তু নড়তে লাগলো বেশ জোরে। আতঙ্কে আশঙ্কায় চিৎকার করে বলতে চাইল, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, যে তোমাকে মেরেছে, যে তোমাকে মেরেছে, তুমি তুমি তুমি তাদের শাস্তি দাও, আমাকে প্লিজ মেরো না, আমি কিচ্ছু করিনি, ভুল করে ওই বাথরুমে ঢুকে পড়েছিলাম, আর এজন্য তুমি আমায় মেরে ফেলছো মন্তা দিদি। কিছুক্ষণ প্রবলভাবে দুলুনির পর নড়াচড়া থেমে গেল। তন্নি ভাবল মন্তা তার কথা বুঝতে পেরেছে, সে তাকে আর মারবে না, কিন্তু তা ক্ষণিকের জন্য। আবছা অন্ধকারেও দেখা গেল একটা শীর্ণ হাত ধীরে ধীরে বেডের নিচ থেকে উঠে আসছে, উঠে আসছে একটা শরীরও, লিকলিকে জিভ বের করা, দু হাতে ভর দিয়ে শরীরটা উঠে এলো বিছানায়। সরীসৃপের মতো তন্নির উপরে উঠে লক লোকে জিভ বের করে লেহন করতে লাগলো তন্নির মুখ, চোখ, নাক, গাড়। লেহন করছে আর ছড়া কাটছে, তো দৌড়তি, ইডলি বিলি শিলি চারিদিকে খিলি, বন্ধু আমি বাঁধব তোমায়, এবার তোমাকে কে বাঁচায়, ভুলে দিয়েছ পা যা জমির কাছে যা। আর তারপরেই সজোরে কামড় বসিয়ে দিল তন্নির ঘাড়ে, তুলে আনলো কাঁচা মাংস, চিৎকার করে উঠল তন্নি। এবারের তন্নির চিৎকার শোনা গেল, চিৎকার পৌঁছল নার্সদের কেবিনে, ভিজিটার্স কেবিনে বসে থাকা বাবার কানে, ছুটে এলো সকলে, কিন্তু ততক্ষণে সব শেষ। রক্ত মাংসের পৃথিবীতে কত পাপ কাজ ঘটে চলেছে প্রতিনিয়ত, তার হিসেব করে বলা মুশকিল। তবে এটুকু বলা যায়, পাপীদের সাজা হয় মাত্র অল্প কয়েক শতাংশ। লুলো বিকলাঙ্গ মানুষেরা নানাভাবে নির্যাতনের শিকার, প্রতিবাদ করতে এলে অনেক ক্ষেত্রে নেমে আসে মৃত্যু। কিন্তু এক বুক স্বপ্ন নিয়ে বেঁচে থাকা তন্নি, বিলু কাকা, এরা কিসের শাস্তি পায় বলতে পারেন? এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক তন্ময় নন্দীর কলমে শয়তান। কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট বক্সে অবশ্যই জানান, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর পরবর্তী সপ্তাহে নতুন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন গল্পাশুর ইউটিউব চ্যানেলটিকে। আবার দেখা হবে আগামী সপ্তাহে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।